قد ذكرى ومن مسرى إلى مسرى في خواطر شعرى فسبحان الذي أسرى. آمين. والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا. গত দর্শগুলিতে বাচ্চাদের লালন পালন সম্পর্কে আলোচনা চলছিল, আর গত দর্শে মেয়েদের ব্যাপারে আলোচনা হয়েছে। আজকে ইয়েতিমদের ব্যাপারে আলোচনা। ইয়েতিম কাকে বলে? ইয়েতিম হয় নাবালেগ অবস্থায়, যদি তার বাপ মারা যান অথবা সে জন্ম নেওয়ার আগেই মায়ের পেটে ছিল আর মারা গেছে বাপ, একে বলা হয় ইয়েতিম। যার বাপ নাই ওকে ইয়েতিম বলে। আচ্ছা, সবাস বালেগ হয়ে গেলে আর ইয়েতিম থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ুতমা বাদা ইহতিলাম, বালেগ হয়ে গেলে আর ইয়েতিম নেই। তাই নাবালেগদের কি ইয়েতিম বলা? তাহলে যার বাপ নাই সে হচ্ছে ইয়েতিম, যার মা নেই সে ইয়েতিম নয়। বুঝলেন ফারাক? বুঝবেন, অনেকে মা নাই তো ইয়েতিম বলে দেন। যার মা নাই তাকে আরবিতে আজি বলে, আইন জিমিয়া আজি। আচ্ছা, যদি কারো মা বাপ উভয় না থাকে, মাও নাই বাপও নাই, তাহলে তো ইয়েতিম ইয়েতিমের সাথে আজি উভয়টা, তাই ওকে আরবিতে বলা হয় লাতিম। তো রব্বুল আলামিন ইয়েতিম সম্পর্কে বলছেন, কারণ ইয়েতিমের কথা কেন বলা হচ্ছে? ওই আগে বাচ্চাদের ব্যাপারে আলোচনা, আর ইয়েতিম তো বাচ্চাই থাকে। যেমন ভাই মারা গেছে, কয়েকটা ভাতিজা রেখে গেছে ভাতিজি, আরেক চাচা মৌজুদ, সুযোগ পেয়েছে, এখন ইয়েতিমদের হক আদায় করছে না, সেই ওদের লালন পালন করছে, আর যেরকম পারছে তার রেখে যাওয়া, তার ভাইয়ের রেখে যাওয়া সম্পদ এদিক সেদিক করছে, করে কি না? খুব কেয়ারফুল, একদিন মরতে হবে, সবারই মরণ আসবে, আমানতের খেয়ানত করবেন না। তাই যে আয়াতটি পাঠ করলাম, এই আয়াতে রব্বুল আলামিন বলছেন সূরা নিসার দশ নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, নিশ্চয় যারা ইয়েতিমদের মাল ভক্ষণ করে, ইয়েতিমের মাল খায়, জুলুম করে, সে তার পেটে আগুন পড়ছে। ইয়েতিমের মাল খাচ্ছে না, কি খাচ্ছে? আগুন। আর ওয়াসায়াসলাউনা সাইরা, ওরা জাহান্নামের আগুনে ওরা অচিরেই জ্বলবে। ইয়েতিম, ইয়েতিমের মাল খাওয়া কবিরা গুনাহসমূহের মধ্যে একটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে দূরে থাকো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা হুন্না, ওগুলি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ্বিরকু বিল্লাহ, প্রথম নম্বর এটা। ব্যাখ্যা করবো না, শুধু ইয়েতিম সম্পর্কে আলোচনা, কিন্তু এই সাতটি কাজ কি ওগুলো সম্পর্কে আলোচনা একটু বাস দ্রুত বলে দিচ্ছি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাতটি কাজ কি? যেগুলি থেকে আমরা দূরে থাকব। আর এই সাতটি কাজ বলতে বলছে মুবকাত বলছেন ধ্বংসাত্মক কাজ, সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা দূরে থাকো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ মা হুন্না, ওগুলি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। প্রথম নম্বর সবসময় এটা পড়াত। আর শিরিক বুঝেন তো কত রকমের শিরিক আমাদের দেশে রয়েছে, মূর্তি বানিয়ে মূর্তি পূজা করা সরাসরি হিন্দুরা যেটা করে এটাও শিরিক। আচ্ছা কবরে ফুল দিয়ে তার সামনে ভক্তি নিবেদন করা এটাও শিরিক, শিরিক কিনা? আচ্ছা মৃতদেরকে উপলক্ষ করে সৌদ নির্মাণ করে সৌদের পথে ভক্তি নিবেদন করা এটাও শিরিক, ছোট শিরিক না বড় শিরিক? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কত বড় মুসিবত! এই জন্য বারবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরক থেকে বাঁচার কথা বলেছেন, যখনই আসবে বড় কবিরা গুনাহ দেখবেন প্রথমেই বড় শিরকের কথা আছে। আর শিরকু বিল্লাহ, তাই শিরক থেকে বাঁচা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব ফরজ। আপনি দেখুন কত রকমের শিরক চলছে। আরেকটা হলো আস-সিহর, জাদু। জাদু এটাও কুফরি, তাপজাতি মোল্লার কাছে মানুষ যাবে না, এরা জাদুই করে। এসব প্রসিদ্ধ যারা তাপজাতি মোল্লা বেশিরভাগ, হ্যাঁ কিছু তো থাকবেই ভালো, কিছু সব মজুদ, কালিলম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা খুব কম, আল্লাহ পাক নিজে বলেছেন। তো যারা ঝাড়পুক করে তাবিজ ঠিক না, ঝাড়পুক যারা করে এদের মধ্যে থেকে অনেক সঠিক আছে, যারা কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে ঝাড়পুক করে হ্যাঁ সহি। আর যেটা কোরআন সুন্নার বহির্ভূত হয় এটা হবে গায়ের সহি, অঠিক। আর এটাই চলছে বাংলাদেশে বেশিরভাগ, যেটা অঠিক। তাই এ থেকে দূরে থাকা আমাদের জন্য ওয়াজিব, বাড়িতে জানিয়ে দিবেন। আরেকটা ওয়াকাতুন নাফসিল লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, না হক কাউকে হত্যা করা, না হক পদ্ধতিতে কাউকে হত্যা করা। আরেকটা হলো সুদ খাওয়া, এটা আমরা বুঝি, সুদ সম্পর্কে আলোচনা অনেক শুনেছেন আরও শুনবেন। পাঁচ নম্বর ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল ভক্ষণ করা। আর আপনারা শুনলেন সরাসরি রব্বুল আলামিন কী বলেছেন, যারা ইয়াতীমের মাল খায় ওরা আসলে ওদের সম্পদ খাচ্ছে না, বরং কী খাচ্ছে, আগুন খাচ্ছে। আর তাদের ঠিকানা কোথায়? ওয়াসাইয়াসলাউনা সাইরা, তারা আগুনে জ্বলবে, বিদগ্ধ আগুনে, অর্থাৎ জাহান্নামের আগুনে জ্বলবে, নাউযু বিল্লাহ মিন যালিক। এইগুলো পাঁচ নম্বর। আরেকটা হচ্ছে ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহফ, যদি মুসলিম সৈন্যদল কাফিরদের সাথে লড়াইয়ের জন্য লিপ্ত হয়, প্রস্তুত হয় এমনি মুহূর্তে লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে যাওয়া, এটা কবিরা গুনাহ। মুসলিম জান দিবে কিন্তু পালাবে না, ঠিক না? কারণ তুমি যদি মরল তাহলে শহীদ, তুমি মরে যাও তাহলে কি শহীদ। শাহাদাতের দরজা পেয়ালা যখন তুমি পান করবে এর সাথে সাথেই তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, তবে একটা গুনাহ মাফ হবে না, এটুকুনটা কর্জ, কর্জ মাফ হয় না। তাই মুসলিম জিহাদের মাঠ থেকে পালায় না। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আল্লাহ যেন সত্যিকারের জিহাদের পতাকা উড্ডীন করেন, মুসলিম সরকারগুলিকে ইসলামের ঝান্ডা বুলন্দ করার তৌফিক দান করেন, জালিমদেরকে আল্লাহ পাকড়াও করেন, নাস্তিকদেরকে আল্লাহ নির্মূল করেন, হকের ঝান্ডা যেন আল্লাহ পাক বুলন্দ করেন। আর আরেকটা হলো কবিরা গুণার মধ্যে সতীশী সতী নারীদের উপর আত্মভোলা মমিনা নারীর উপর মিথ্যা অপবাদ দেয়া। তাই শুধু আসলে এখানে উল্লেখ হয়েছে নারীর কথা, চাই নারী হোক চাই পুরুষ সবাই এর মধ্যে সামিল। কোনো একটা লোক ভালো আপনি তার উপর উপবাদ দিলেন, জায়জ না জায়জ? এটা না জায়জ, বুঝতে পারছেন? নারী হলেও না জায়জ, পুরুষ হলেও না জায়জ। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীর কথা উল্লেখ করেছেন, কারণ নারী যদি এরকম একটা অপবাদ দ্বারা আক্রান্ত হয় তার তার জীবনটাই গেল, নারীর দুঃসহ বেশি, ঠিক না? আবার আগের জমানা বুঝছেন তো, এই রেওয়ায়তটি বুখারী এবং মুসলিমে আছে। এর দ্বারা বুঝলাম ইতিমের মাল খাওয়া জায়েজ না, সুযোগ বুঝে বলবে না সুযোগ ছাড়তে নাই, সে হয়তো রেখে গেছে 20 লাখ টাকা, একটা কথা বললাম, অথবা 10 বিঘা জমি, সুযোগ বুঝে এইসব হ্যাঁ ফাঁকে ফাঁকে বিক্রি করে আর নাইলে অন্য কাজে লাগিয়ে দেয়, বলে তোমাদের তোমাদেরকে লালন পালন করতে সব শেষ হয়ে যাচ্ছে, এটা ঠিক না। বাচ্চাদের লালন পালন করবে এবং নিয়মতান্ত্রিক তুমি খেতে পারো, মৌজুদ কোরআনে কারিমে আল্লাহ পাক উল্লেখ করেছেন, কিন্তু সুযোগ বুঝে নিয়ে নেওয়া বেশি এটা জায়েজ না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবারে ইয়তিম, যারা ইয়তিমের লালন পালন করবে তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সহিহ মুসলিমে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফিলুল ইয়তিম লাহু আও লিগাইরিহি আনা ওয়া হুয়া কাহাতাইনি ফিল জান্নাহ। এরকম ইয়তিমের অভিভাবক চাই তার নিজের ইয়তিম হোক অথবা অপরের ইয়তিম হোক, কোনো কোনো সময় এরকম পাওয়া যায় যেমন তার নিকটাত্মীয় নয় অথবা আত্মীয়ই না কিন্তু ইয়তিম আছে কি না, আবার নিজের আত্মীয় যেমন ভাতিজা বা এরকম নিজের লোক। হ্যাঁ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফিলুল ইয়তিম লাহু আও লিগাইরিহি, ইয়তিমের অভিভাবক চাই এই ইয়তিম তার নিজের হোক অথবা অন্যের হোক, সে যদি এদের লালন পালন করে এদের দায়িত্বভার বহন করে তাহলে আমি আর সে জান্নাতে এই দুই আঙ্গুলের মতো একসাথে থাকব। বুঝতে পারছেন কিদা? যদি নিয়মতান্ত্রিক ইয়তিমকে দেখাশোনা করো, তার হক নিয়মতান্ত্রিক আদায় করো, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সুসংবাদ দিয়েছেন, তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে থাকবে। কিন্তু অন্যদিকে ইয়তিমের মাল ভক্ষণ করতে নিষেধ এসছে, আগে যেভাবে শুনলেন, তাই খুব সতর্ক থাকা দরকার। ফজিলত বেশি, সওয়াব বেশি, অন্যদিকে গুনাহ বেশি। ফজিলত বেশি যদি তাদের হক নিয়মতান্ত্রিক আদায় করো, আর গুনাহ বেশি যদি তার হক আদায় না করো। দেখেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়তিম ছিলেন, নবী ইয়তিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ বাপ তো আগেই মারা গেছেন আর মা শৈশবকালে মারা গেছেন, তাহলে বাপ আগেই মারা গেছেন ইয়তিম, মাও মারা গেছেন পরে শৈশবকালে, ইয়তিম এবং আজি উভয়টা লতিম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল দুহায় বলেছেন, ওয়াজাদাকা ইয়তিমান, তারপরে কি, ফাআওয়া, তবে আলম ইয়াজিদকা ইয়তিমান ফাআওয়া, নাম আলম ইয়াজিদকা ইয়তিমান ফাআওয়া, তিনি কি তোমাকে ইয়তিম পাননি, অর্থাৎ কে, আল্লাহ পাক, আল্লাহ পাক কি তোমাকে ইয়তিম পাননি তারপরে আশ্রয় দেননি? সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, ফা আম্মাল ইয়তীমা ফালা তাকহার, অতএব ইয়েতিমের সাথে তুমি কঠোর ব্যবহার করবে না, বুঝছেন, রাগের সাথে ব্যবহার করবে না, নরম আচরণ করবে ইয়েতিমের সাথে, যেহেতু তুমি নিজেই ইয়েতিম ছিলে। এই ইয়েতিমের লালন পালন করলেন প্রথমে, অর্থাৎ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, প্রথমে তার দাদা, তাই না, পরবর্তীতে তার চাচা আবু তালেব, সবাই বুঝত ইয়েতিমের লালন পালন করলে সওয়াব হয় বেশি। কিন্তু সুযোগ বুঝে যদি আপনি তাদের সম্পদ খেয়ে নেন, তাহলে আপনার জন্য দুঃসংবাদ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয় যারা ইতিমের মাল ভক্ষণ করে, ওরা ইতিমের মাল ভক্ষণ করছে না, বরং ওরা নিজেদের পেটে আগুন ভরছে। আচ্ছা, তো ইতিমের হক আমরা যেন নিয়মতান্ত্রিক আদায় করি, আর লোকজনকে জানাবো। শুধু এখন আপনি জানলে হবে না, হয়তো আপনার তত্ত্বাবধানে ইতিম নেই, ঠিক না, হয়তো আপনি দেখছেন আরেকজন লালন পালন করছে ইতিম, কিন্তু নিয়মতান্ত্রিক হক আদায় করছে না। আপনার জিম্মা হলো আপনি ইসলামের চিঠি, ইসলামের সেই মেসেজ তার পর্যন্ত পৌঁছিয়ে দেয়া, ঠিক না, ওটি পৌঁছাবেন। যা শিখেন, যা শুনেন, শেখার চেষ্টা করবেন আর বাস্তবায়ন করার চেষ্টা করবেন, এতে হবে ফায়দা। শুধু জানলে হবে না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়া জানলেই তোমরা তা প্রচার করো। সবাই যদি আমরা দিনের আহ্বায়ক হয়ে যাই, সবাই যদি লোকজনকে ডাকি হকের পথে, তাহলে এই ক্লাসের লোকসংখ্যা আরও বেড়ে যাবে, বাড়বে না, কারণ মানুষ মাত্রই দুর্বলতা আছে, আপনার মধ্যেও দুর্বলতা থাকতে পারে, কিন্তু এই দুর্বলতা যাবে কীরকম, আপনি যদি আরেকজনেরকে দাওয়াত দেন তো আপনার ভিতর থেকে ওই দুর্বলতা চলে যাবে, দেখবেন যাচাই করে। কারণ আপনি তখন বলবেন, আমি আরেকজনকে, আমি কিন্তু আমি নিজেই যাচ্ছি না, কীরকম হয়, ঠিক না, তাই দাওয়াতি কাজ করবেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ وعمل صالحا وقال انني من المسلمين ওইদিকের চেয়ে কার কথা বেশি উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর পথে ডাকে আর নেক আমল করে। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا, তাই অলসতা নেই, অলসতা এটা ভালো মানুষের গুণ না, অলসতা হচ্ছে মুনাফিকের গুণ। আর মুসলিমের মধ্যে লোক অলসতা থাকে না। আচ্ছা দেখেন তো, দুনিয়ার কাজে যদি আপনি অলসতা করেন, আপনি পাস করবেন, বুঝতে পারছেন, আপনি ডিউটিতে যান কিন্তু অলস, মুদির আপনার বেতন প্রত্যেক দিন 10 রিয়াল বাড়াবে না কমাবে, এটা আমরা বুঝি না, আল্লাহর ইবাদত সম্পাদন করতে গিয়ে ওই রকম অলসতা ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাহ ক্বামু কুসালা। মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় ইমানদারদেরকে। অন্যত্র বলেছেন ইন্নাল, আর এখানে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ তাদেরকে অবকাশ দিচ্ছেন, আল্লাহ ঢিল দিচ্ছেন, আল্লাহ তাদের সাথে কৌশল অবলম্বন করছেন। আচ্ছা তাদের গুণ কি? ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, যখন সালাতের জন্য দাঁড়ায় তখন অলস হয়ে দাঁড়ায়, সবাই বলি নাউযুবিল্লাহ, ডিউটি যখন করে তখন কিন্তু নিরলসভাবে করে, আর সালাতে যখন যায়, সেন্টারে যখন আসতে চায়, আসার সময় হয়, কোরআনের ক্লাসে আসার সময় হয়, তখন অলস হয়ে যায়, সত্য বললাম না মিথ্যা? আর যারা ভালো লোক মাফি অলস, কোরআন শিখবে সবার আগে যাবে, সবার আগে যায় কোরআন শিখার জন্য, বলেন সত্য বললাম না মিথ্যা? এই পয়েন্টে যারা একমত হাত তুলেন, কোরআন শিখার জন্য সবাই অ্যাডভান্স, ঠিক না? ও ঠিক জুড়ে বলো সত্য না মিথ্যা, হাত নামাও। ওই যারা ওখান থেকে ওই বলদিয়ার বিলাত থেকে যারা আসেন, বিশেষ করে আপনাদেরকে বলছি, অলসতা হলে কোরআনও শিখবেন না, বুঝতে পারছেন, দিনও শিখবেন না। অলসতা দূর করুন, একটু স্পিড বাড়াবেন, কথা বুঝছেন? অলসতা দূর করতে হবে, দূর করা ওয়াজিব। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল। কাসাল মানে অলসতা, আর আজজ মানে অপারগতা। হাম, চিন্তা, দুশ্চিন্তা মানুষকে ব্যতিব্যস্ত করে তোলে, কঠিনতা অথবা হুজুন, চিন্তা, পিছনের চিন্তা। হাম মানে সামনে কিছু আসছে, ভবিষ্যৎ সম্পর্কে হতে পারে। অপারগতা আর অলসতা থেকে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাইছি। আপনারা সবাই এই দোয়া করবেন, দেখবেন অলসতা দূর হবে ইনশা আল্লাহ তাআলা। আচ্ছা, সাধারণত মানুষের ক্লান্তি হয় কিনা ওইটা আরেক ব্যাপার, কিন্তু সব সময় ডিউটি করতে সময় ঠিক আছে, আর ফজরের সালাত পড়তে সময় অথবা সালাত আদায় করতে সময় অলসতা পায়, তার মানে হচ্ছে এই অবস্থায় তোমার মধ্যে মুনাফিকি গুণ রয়েছে। সবাই বলি নাউযুবিল্লাহ। মুসলমানের বাচ্চা, মুসলিমের বাচ্চা মুসলিম হওয়ার চেষ্টা করি, আমাদের ভিতরে জিহাদি স্পিরিট থাকা দরকার। শুধু আপনি কাফিরদের সাথে লড়াই করবেন ওইটা জিহাদ, শয়তানের সাথে লড়াই করা এইটাও জিহাদ, নিজের মনের সাথে জিহাদ করা এইটাও জিহাদ। সালাত পড়তে সময় অলসতা, কোরআনের ক্লাসে আসবে অলস। তাই যারা আগে কোরআন পড়তে আসতেন, সোনাইয়ার লোককে বিশেষ করে বলছি, এখন আসছেন না, আসুন, ডিউটি শেষ করেও আসুন, কথা বুঝছেন? ডিউটি শেষ করেও আসেন, বিশেষ করে সোনাইয়ার লোকজন। আর যারা গাড়ি করে আসেন হয়তো আরেকটা ব্যাপার, লং মার্চ করে আসবেন, প্রতি কদমে কদমে ইনশা আল্লাহ সওয়াব পাবেন। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দিন শিকার জন্য ঘর থেকে বের হয় তাহলে সে আল্লাহর পথের জেহাদের মধ্যে আছে যতক্ষণ পর্যন্ত তার ঘরে না ফিরবে। এই সুযোগ আপনি বাংলাদেশ বা ইন্ডিয়া গেলে পাবেন, তো এই সুযোগ কেন হারাচ্ছেন? শুধু ইয়া ফুলুস, ইয়া ফুলুস, ইয়া দুনিয়া করলাম, কখন যে আমার সেই রুহ আত্মা দেহ পিঞ্জিরা থেকে উড়ে যাবে, তো যখন উড়ে যাবে তখন কিন্তু আর ইয়া ফুলুসও করবেন না, আর হাই রে হায় আফসুস আফসুস করলেও কোনো ফায়দা হবে না। তাই এখন থেকেই আমরা মৃত্যুর আগে থেকেই নিজেদের আমল ঠিক করি, ঠিক আছে? আমার ফায়দা বেশি হবে না আপনারও ফায়দা হবে, আমারও ফায়দা হবে আপনারও ফায়দা হবে। কিন্তু বিশেষ করে যেসব লোকজন ফরজ কেরাআত, ফরজ দোয়া, যেগুলো জরুরি দোয়া ওগুলো জানে না, এদের জন্য ওয়াজিব, ফরজ, এগুলো শিখা। আর প্রত্যেকেই সচেতন হবেন, দেখবেন আল্লাহ ইনশাআল্লাহ কামায়ের মধ্যে বরকত দিবে। দিনে অগ্রসর হলে দেখবেন, আপনি হয়তো বাহ্যিক দেখছেন কামাই কম, কিন্তু বরকত কীরকম হয় এটা আল্লাহ দেখে, আল্লাহর কাছে, আপনার কাছে না। বরকতের মালিক কে? আল্লাহ। তাহলে বরকত আল্লাহ দিবে ইনশাআল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহই বরকতময়, তাই বরকত ওখান থেকে নিতে হবে, ইবাদত করুন, দেখবেন বরকত আসবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, যারা ইয়তিমের লালন পালন করে, কেউ কেউ আছে যেমন একটা মেয়ের লালন পালন করলো, এটা কিন্তু জরুরি মশালা, মেয়ের লালন পালন করেছে, মেয়ে পেরো বড় হয়ে গেছে। আবার কেউ কেউ করে কি, ওর হয়তো বাপ নাই, মা নাই, কিছুই নাই, এখন তার দিকে ওই মেয়ের সম্বন্ধ করে দিচ্ছে অথবা ছেলের সম্বন্ধ করে দিচ্ছে, বলছে ওই ব্যক্তির ছেলে বা ওই ব্যক্তির মেয়ে, এটা কিন্তু জায়েজ না, কথা বুঝছেন? আপনার দিকে কোনো ছেলে বা মেয়ের সম্বন্ধ করা যে ছেলে মেয়ে আপনার নয়, আপনার দিকে সম্বন্ধ করে, যেমন এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা কিনা জায়েজ না, ইয়াদ রাখবেন। আবার তুমি তুমি জানো এটা তোমার বাপ নয়, কিন্তু তুমি বলছো এটা আমার বাপ, এটাও কিনা জায়েজ না, হারাম। এই মশলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে যে যখন বোর্ড ছিল, ফতোয়া বোর্ডের, স্থায়ী ফতোয়া বোর্ডের, তখন তাকে একজন মহিলা প্রশ্ন করেছিলেন। প্রশ্নটি কি বলছেন, মা হুকমু আন আকশিফা ওয়াজহি ওয়া আইশা মা আর-রাজুলিল লাযী রাব্বানি ওয়া তাবান্নানি ওয়া নাসাবা ইসমি ইলা ইসমিহি, আমি আমার, একজন মহিলা বলছেন, আমার মুখমণ্ডল ওই ব্যক্তির সামনে আমি যদি মুখমণ্ডল খুলি আর তার কাছে কাছে আমি অবস্থান করি, যে ব্যক্তি আমার লালন পালন করেছে, আমাকে বড় করেছে, আর সে তার নামে, আমার নামের সম্বন্ধ তার নামের দিকে করিয়ে দিয়েছে, অর্থাৎ যেমন অমুক মেয়ে আর কি, আমাতুল্লাহ বিনত আব্দুল্লাহ, এটা কথা বললাম, আমাতুল্লাহ মেয়ের নাম, ওর তার নাম হচ্ছে আবদুল্লাহ, যে লালন হচ্ছে বলছে হ্যাঁ তুমি আমার মেয়ে, কথা বুঝছেন? তো প্রশ্ন হচ্ছে এই ব্যক্তির সাথে কি আমি থাকতে পারি, সে তো আমার লালন পালন করলো, আমার বাপ, অনেকে এরকম করে না, বাপ ওই তার পাপ, যে পালে আর কি সে বাপ হয়ে যায়, বাপ হয় না। এরপরে তার প্রশ্ন দে বলছেন, মা আল ইলম আন্নি আল আন মুতাযাওয়াজা ওয়া ফিল মদিনাতি আল মুনাওয়ারা ওয়া লাস্তু মুরতাহাতান মা যাওজি, শেষ পর্যন্ত বলছেন আমি এখন বিবাহিতা, আমি মদিনা মুনাওয়ারায় থাকি, আমার স্বামীর সাথে আমার বনাপ নই, বর্তমানে মিলাপ নেই, সম্ভবত তালাক হয়ে যেতে পারে, সে প্রশ্ন করেছে। তো এখন আমার আর কেউ নেই, শুধু ওই ব্যক্তি যে আমার লালন পালন করেছে, ও, আর সে বলছে ও আমার বাপ আর আমি তার মেয়ে, ব্যাপারটা বুঝতে পারছি? তো এর সাথে কি আমি থাকতে পারি, আমার মুখ কি তার তার সামনে খুলতে পারি? বলছেন উত্তর, লা ইয়াজুজু লাকা আন তাবকাই মা হাযা আর-রাজুল আল্লাযী তাবান্নাকা ওয়া লা ইয়াজুজু আন তাকশিফি ওয়াজহাকা লাহু ওয়াজহাকি লাহু لأنه أجنبي عنك والتبني لا يثبت النسب وقد أبطله الله تعالى بقوله তোমার জন্য এই যে ব্যক্তি তোমার লালন পালন করেছে তার সাথে থাকা জায়েজ না, বুঝতে পারছেন? হ্যাঁ, যদি নিয়মতান্ত্রিক রাখে, মন আজনবী নারী, গ্যার মাহরাম নারী, বিশেষ প্রয়োজনে রাখার প্রয়োজন হলে আলাদা করে রাখবে না, এটা সহ, এটা রাখতে পারে, কিন্তু নিজের মতো রাখা জায়েজ না, ভালো করে বুঝবেন, জায়েজ না। এমনিভাবে তোমার মুখমণ্ডল তার সামনে খোলা তাও জায়েজ না, কারণ ও হচ্ছে তোমার জন্য আজনবী, তোমার গ্যার মাহরম পুরুষ, ও তোমার এমন পুরুষ নয় যার সাথে তোমার বিবাহ বন্ধন হওয়া জায়েজ নয়, এরকম পুরুষ নয়, বরং তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া তোমার জন্য কি আছে, জায়েজ আছে। অতএব তুমি তার সাথে থাকতে পারো না, তার সামনে মুখমণ্ডল খুলতে পারো না। হ্যাঁ, সে যে তোমাকে লালন পালন করেছে এজন্য তার দিকে বংশের সম্বন্ধ করা ঠিক না, এটা প্রমাণিত হয় না যে তার বংশের সম্বন্ধ তোমার দিকে হয়ে যাবে, এটা নয়। কারণ এটা রব্বুল আলামিন নিজে এটাকে বাতিল ঘোষণা করেছেন। যেমন সূরাতুল আহজাবের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লম্বা আয়াতের একটা অংশ আমি পাঠ করছি, ওমা জাআলা আদ্বিয়াআকুম আবনাআকুম, তোমরা যাদেরকে পুষ্যপুত্র মনে করো, তোমাদের পালিত ছেলেমেয়ে, এরা তোমাদের সন্তান নয়। কথা বুঝছেন? তুমি একটা ছেলেকে লালন পালন করেছো, ও তোমার সন্তান নয়। ও কার সন্তান? যে তাকে তাকে যে জন্ম দিয়েছে তার সন্তান, তোমার সন্তান নয়। এক্ষেত্রে আপনারা জানেন জায়েদ বিন হারিসা সম্পর্কে, ঠিক না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুষ্যপুত্র বলা হয় না, কিন্তু পরবর্তীতে রব্বুল আলমিন এই তো আয়াত নাজিল করে দিলেন, লা এমনিভাবে আরও লম্বা ঘটনা আছে, যাই হোক সেদিকে আমি যাব না, এখানে মেইন কথা বলে দিচ্ছি। তাই এখানে সংক্ষিপ্ত কথা হলো স্থায়ী ফতোয়া বোর্ডের, যে তুমি যে মেয়েকে লালন পালন করছো ওইটা তোমার মেয়ে না, যদি ওইটা বড় হয়ে যায় তাহলে এর সামনে তোমাকে যাওয়া অথবা সে তোমার সামনে আসবে এটা জায়েজ না, মুখমণ্ডল তার জন্য খোলা জায়েজ না, যেহেতু ওইটা তোমার গায়ের তোমার মাহরম কোনো মহিলা বা মেয়ে নয়, অথবা সে তোমার তার তুমি মাহরম কোনো পুরুষ নও, এই জিনিসটা জানা দরকার। অনেকে ভুল করে, এমনকি যখন একটা কিছু লিখে বা একটা যেমন জমি টমি কিনলো, বলে দে ওইটা আমার ছেলে ওইটা আমার মেয়ে, এরকম করে দেয় মানুষ। এখানে রয়ে গেছে আরও অনেক ভুল। আপনি যদি বলে যান একটা ছেলে আপনার ছেলে না, আপনি বললেন এটা আপনার ছেলে, অথবা একটা মেয়ে আপনার মেয়ে না কিন্তু আপনি বললেন আপনার মেয়ে, পরে লোকজন জানতে পারবে ওটা তোমার মেয়ে, আসলে তোমার মেয়ে না, পরে হয়ে যাবে কীরকম কি অনেক মানে যেসব পুরুষদের সাথে তার সম্পর্ক হওয়া মেয়ের জায়েজ, তাদের জন্য হয়ে যাবে কি না জায়েজ, বুঝতে পারছেন? আর যাদের সাথে সম্পর্ক হওয়া জায়েজ হয়তো তাদের সাথে সম্পর্ক হয়ে যাবে, যেহেতু মানুষ জানে এটা তোমার মেয়ে, না জায়েজ, বুঝতে পারছেন? খবরদার, এছাড়া কি হবে, আরও অনেক ওয়ারাসতের সম্পর্কেও এরকম গড়বড় হয়ে যাবে, তাই স্পষ্ট করবেন খবরদার। কারণ একজন দুইজন নয়, অনেক লোক আছে, হয়তো রাস্তায় পড়ে থাকা একটা মেয়ে পেয়েছে, নিয়ে এসে লালন পালন করলো, বলছে ওটা আমার মেয়ে, এবারে তার যেমন জন্ম নিবন্ধন সব তার দিকে সম্বন্ধ করে দে, আছে কি না জায়েজ না জায়েজ, না জায়েজ, আপনারা এটা প্রচার করবেন। তো আমার কথা হচ্ছে ইয়তিম, ইয়তিমের লালন পালন, ইয়তিম হয়তো নিজের হতে পারে অথবা অপরের হতে পারে, যদি ইয়তিমকে নিয়মতান্ত্রিক আপনি লালন পালন করেন তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আর ইয়তিমের অভিভাবক জান্নাতে একসাথে এরকম থাকবো, সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু যদি ইয়তিমের মাল ভক্ষণ করো তাহলে রব্বুল আলামিন কি বলেছেন, তুমি মাল ভক্ষণ করলে না কি বহন ভক্ষণ করলে আগুন। তাই আসুন আমরা সবাই ইসলামী বিধিবিধান জানি, শুধু সলাত জানাই যথেষ্ট না, আরও দুঃখের ব্যাপার অনেক মুসলমান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সলাত পড়ে কিন্তু সলাতের বিধিবিধান জানে না, দুঃখের ব্যাপার হলেও সত্য। অনেক মুসলিম আলহামদু পর্যন্ত সঠিক না, অনেক মুসলিম আত্তাহিয়াত সঠিক না, সময় একটু বের করে না, এই অবস্থায় যদি সে সারা জিন্দেগি এই অবস্থায় সলাৎ পড়ে পড়ে চলে গেল, পরে কোন অবস্থায় তার মুডটা হলো? অনেক মুসলিম রুকু সেজদা ঠিক করে না, বুঝতে পারছেন? আর কি রুকু থেকে দাঁড়ায় না পরিপূর্ণরূপে, না দাঁড়িয়ে আবার চলে যায়, দুই সেজদার মাঝে অনেক মুসলিম এরকম, ওই সেদিন ফেসবুকে একটা লোক দিয়েছিল, বলছে ডিজিটাল সলাত। আমি বললাম এটা ডিজিটাল না, ডিজিটালের বাপ সলাত এটা। কি ডিজিটাল সলাত? কারণ ডিজিটালের একটা লাইন আছে তো, এটা ডিজিটালের মাত্রাতিরিক্ত। কি বলবো আমি, বলতেই মাইনি যে কয়েকটা দৃশ্য দেখিয়েছে, বুঝছেন এত খারাপ বলার মতো না। এটা কীরকম ডিজিটাল? ইন্না লিল্লাহ ওয়া ইন্নি ইলাইহি রাজিউন। তাহলে আপনারা সালাত শিখবেন না? যাদের মধ্যে ত্রুটি তুমি নিজেই বুঝো। আলহামদুলিল্লাহ এখানে শোনাও, আর তাহিয়াত শোনাও, একটু সময় বের করো। ইয়া আখওয়ান, হে আমার ভাইগণ, আপনাদেরকে বলছি, বিশেষ করে অনেক মুসলিম আমি জানি এখানেই উপস্থিত, আলহামদুলিল্লাহ ঠিক নেই, তাহিয়াত ঠিক নেই, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম ঠিক নেই। যাদের ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু যাদের ঠিক ওদের সংখ্যা কম। আপনাদেরকে বলছি, বুঝতে পারছেন, আপনারা সময় বের করবেন সালাত শেখার জন্য, ঠিক আছে, কোরআন শেখার জন্য, উৎসাহ বাড়ান। কত সুন্দর এই সেন্টারের আশপাশে এই মসজিদ, আমরা নামাজ ইয়ে কোরআন পড়াই। মানুষ আসতে যেমন অলস, মুদাররিসের সংখ্যা বেশি, ছাত্রের সংখ্যা কম, আলহামদুলিল্লাহ। আমাদের পুরাতন ছাত্র যারা বর্তমানে মুদাররিস, আলহামদুলিল্লাহ অনেক আছে। তো আপনারা অগ্রসর হবেন আর সব জায়গায় দাওয়াতি কাজ করবেন, মানুষের বাসায় বাসায় বাসায় বাসায় গিয়ে দাওয়াত দিবেন, নিজেও আসবেন। আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করুন, আমাকেও তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের জ্ঞান বাড়িয়ে দিন, স্মরণশক্তি বাড়িয়ে দিন, ইমান বাড়িয়ে দিন, ইমান বাড়িয়ে দিন, ইমান বাড়িয়ে দিন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আল্লাহ হালাল হারাম বুঝে হালালের উপর চলার তৌফিক দাও, হারাম থেকে বাঁচার তৌফিক দাও। আল্লাহ আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও, জানে মালে বরকত দাও। তুমি আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো, জাহান্নাম থেকে নেজাত দাও, কবর আযাব থেকে নেজাত দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আয় আল্লাহ, যেসব বেহরা দিনের কাজে অগ্রসর দাওয়াতি কাজে সময় ব্যয় করছে, আল্লাহ তুমি তাদেরকে সময় আরও বেশি করে তোমার দিনের দাওয়াতি কাজে লাগাবার তৌফিক দান করো। আয় আল্লাহ, যারা সচেষ্ট আছে তাদেরকে আরও অগ্রসর হওয়ার তৌফিক দাও, তাদের মধ্যে দুর্বলতা রয়েছে আল্লাহ বা অলসতা রয়েছে, তাদের অলসতা এবং দুর্বলতা দূর করে দাও। ইয়া রব, দুনিয়ার মুসলমানদের উপর রহম করো, মুসলমানদেরকে এক করো, মুসলমানদের কোরআন এবং সুন্নার প্রতি আসার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين।